পরতে পরতে আছে বীর শহীদের খুন, এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন, দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ, দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ, এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন, এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন। এদেশের রক্তে ভেজা মাটি যেন ইসলামের ঘাঁটি, এ জাতির মুক্ত স্বাধীন প্রাণ এখনো তরতাজা খাঁটি, এদেশের রক্তে ভেজা মাটি যেন ইসলামের ঘাঁটি, এ জাতির মুক্ত স্বাধীন প্রাণ এখনো তরতাজা খাঁটি, 12 কোটি বুকে ইমান যেন বারুদের কাঠি, 12 কোটি বুকে ইমান যেন বারুদের কাঠি, জেহাদের ঘর্ষণে দাউ দাউ করে জ্বলবে আগুন, জেহাদের ঘর্ষণে দাউ দাউ করে জ্বলবে আগুন, দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ, দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ, এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন, এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন। এদেশের মসজিদে মসজিদে বাজে তাওহিদি আজান, এদেশের লক্ষ শিশুর বুক মাঝে তরতাজা কোরআন, এদেশের মসজিদে মসজিদে বাজে তাওহিদি আজান, এদেশের লক্ষ শিশুর বুক মাঝে তরতাজা কোরআন, ছুটে আয় বখতিয়ারের বিপ্লবী খুন দীপ্ত নওজোয়ান, ছুটে আয় বখতিয়ারের বিপ্লবী খুন দীপ্ত নওজোয়ান, দুনিয়ায় মজলুমানের আহাজারি কান পেতে ওই শুন, দুনিয়ায় মজলুমানের আহাজারি কান পেতে ওই শোন, দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ, দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ, এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন, এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন। এ জাতির শ্রেষ্ঠ খুশির দিন হলো রমজানের ঈদ, এ জাতির ঘুম ভাঙানোর দিন হলো ইসলামী সঙ্গীত, এ জাতির শ্রেষ্ঠ খুশির দিন হলো রমজানের ঈদ, এ জাতির ঘুম ভাঙানোর দিন হলো ইসলামী সঙ্গীত, যেন রয় ঝড় তুফানেও শক্ত কঠিন পূর্ব শরীর ভিত, যেন রয় ঝড় তুফানেও শক্ত কঠিন পূর্ব শরীর ভিত, হবে তাই রুখতে সকল ভিনদেশীদের কৃষ্টিত মদ্দুন, হবে তাই রুখতে সকল ভিনদেশীদের কৃষ্টিত মদ্দুন, দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ, দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ, এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন, এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন। রাশিয়া আমেরিকা ইন্ডিয়া ব্রিটেন ইসরায়েলের চর ধর, ধরে ধরে এক এক করে দেরে দে কবর, রাশিয়া আমেরিকা ইন্ডিয়া ব্রিটেন ইসরায়েলের চর ধর, ধরে ধরে এক এক করে দেরে দে কবর, তাগুতের বালাখানায় ঝড় উঠে হায় কা পিছে থর থর, তাগুতের বালাখানায় ঝড় উঠে হায় কা পিছে থর থর, জালিমের সিংহাসনের পাটা তনে ধরেছে আজ ঘুন, জালিমের সিংহাসনের পাটা তনে ধরেছে আজ ঘুন, দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ, দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ, এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন, এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন, এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন, এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন।